হ্যাঁ, আমার দেশে একজন নবী এসেছিল, আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এই শিক্ষা দান করেছেন যে আখেরাতের বিজয়টাই বড় বিজয়, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। তাই তাহলে আমারও মুসলমান হব তোমার সাথে। এমনি করে ইন্ডিয়া থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত পুরো এলাকাটাই আস্তে আস্তে মুসলমান হয়ে গেছে এই বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে। দুদিন আগেও যারা সুদ খাচ্ছিল আজ তারা সুদ খায় না, দুদিন আগেও তারা মানুষকে ফাঁকি দিত ওদের ফাঁকি দিত আজ তারা ফাঁকি দেয় না, তার ব্যবহারের সম্পূর্ণ পরিবর্তন। আজকেও যদি বাংলার জমিনে এই পরিবর্তন এসে যায় তাহলে আপনার আমে আর ভেজাল আসবে না, মাছে আর ভেজাল আসবে না। যারা আমরা ভেজাল দেই, যারা আমরা মানুষকে হত্যা করি, যারা ফেন্সিডিল খাই, যারা সন্ত্রাস করি, যারা সমাজে অশান্তি সৃষ্টি করি, আমরা কি আল্লাহকে ভয় করতে পারি না? আমাদের ইমান কি নাই? শত মুসলমানের বাচ্চা আমরা, ওই ইমানটা মজবুত করলে ইনশাআল্লাহ বাংলাদেশে অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন।